الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين الله سبحانه وتعالى المعان ضفر الى بشكر ابيض الكرسيم جنيا مبارك প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বারকাতুল উলুম আল ইসলামিয়া দামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক ভাবে মুমিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদাগুলো রয়েছে সেগুলো আলোচনা পেশ করছিলাম। এই ধারাবাহিকতায় আজকের যে বিষয় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে শুভ পরিণতি দান করবে। এটা মূলত গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল তারই সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন এবং ঈমানের স্তর যার যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন। নবীগণ যেহেতু আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। নবীদের পরে এরকমভাবে যার যে ঈমানের স্তর সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পরিণতি এবং শুভ পরিণতি মুমিনদেরকে আল্লাহ প্রদান করবেন। কোরআনুল কারীমের সূরা হুদের 49 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিলকা মিন আমরাই গায়রি রূহিহা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আগের নবীদের বিভিন্ন ঘটনা আমাদের নবীকে জানানোর পরে তিনি বলছেন যে এই সবগুলো হচ্ছে গায়েবের সংবাদ, যা আমি আপনাকে ওহির মাধ্যমে জানাচ্ছি। ইতিপূর্বে না আপনি এগুলো জানতেন না আপনার চাকরি এগুলো জানত, আমি এগুলো আপনাকে ওহির মাধ্যমে জানাচ্ছি। সুতরাং আপনি সবর করুন, অটল থাকুন, নিশ্চয়ই শেষ পরিণতি শুভ পরিণতি মুমিনদের জন্য অবধারিত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা লোকমানের 8-9 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে তাদের জন্য রয়েছে আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা যা যথার্থ সত্য। আল্লাহ আযীযুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং মহাপরাক্রমী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, আল্লাহর ওয়াদা রয়েছে তাদের জান্নাত দেওয়া হবে। একটা গল্প যখন আপনি শুনেন, গল্পের গুরুত্বপূর্ণ অংশ কোনটি? শুরু, অর্ধখান না শেষ? শেষ অংশ। ঠিক এরকম ভাবে মুমিনদের জীবনে বিভিন্ন স্তর থাকে। আমরা বলেছেন যে শুভ পরিণতি এবং শেষ ফল আল্লাহ তাআলা মুমিনদের দান করবে, এটা মুমিনদের জন্য বিরাট আনন্দের বিষয়। তবে মাঝখানে শুরুতে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে, এটা আমি আগ্রহ করেছি। স্বর্ণ যদি কোনো মেয়ে লোকের গলার হার হতে চায় আগুনের পোড়া খেতে হয়, লোহার বালি খেতে হয়, এরপরে তার পক্ষে সম্ভব সুন্দরী নারীর গলার হার হওয়া। পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোরা বাকারা 274 নম্বর আয়াতে, আমি হাসিব তুমান তাদখুলু জান্না, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে? তাদের উপরে পৌঁছেছিল কঠিন বিপদ, কঠিন দুর্দশা এবং শত্রুদের এত বড় আক্রমণ যে হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা আনুল্লাহ, ভূমিকম্পের ন্যায় আক্রমণ যার কারণে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন মাতা আনুল্লাহ, আল্লাহ সাহায্য আর কবে আসবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি মনে করেছো তোমাদের কেমনি ছেড়ে দেওয়া হবে? আর আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো কারা করলো না, এমনি ভাবে কারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়ে মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করে নাই, এটা পরীক্ষা না করে আল্লাহ তোমাদের কেমনি ইচ্ছে দিবেন? আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াতাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিয়া, তারা আল্লাহ আল্লাহ রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই, এটা আল্লাহ পরীক্ষা না করে তোমাদের জ্ঞান নিচ্ছে তুমি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন ইলকামিন আম ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বায়ির রুসুল, আমি আপনাকে নবী রাসূলদের সমস্ত কাহিনীগুলো জানাচ্ছি বলছেন এর মাধ্যমে আমি আপনার মনকে স্থির করে দিই অটল রাখার জন্য, আগের যুগে যারা নবী ছিলেন রাসূল ছিলেন তারাও কষ্ট করেছেন, আমাদের উপরে কষ্ট আসবে আমরা যদি অটল থাকি, তাদেরকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন আমাদের জন্য সে বিজয় অবদান, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল সাল্লাল্লাহু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন, আমার আলোচনায় এটা প্রায় এসে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মুখস্থ করা শুরু করলো ওইটাকে মুখে রাখলো, আর এটা নিশ্চিত যে গুরুত্বপূর্ণ খবর যদি শিক্ষক ছাত্রদেরকে দেয় আর বলে যে পড়াটা কালকে তোমাকে শোনাতে হবে, ছাত্র কি করে শিক্ষকের সঙ্গে মুখ নাড়াচাড়া করে পড়াশোনা করে মুখস্থ করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এতটুকু কষ্ট দেওয়া বরদাস্ত করলেন না, কোরআন করিম আল্লাহ অভিনাদন করলেন, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, নিশ্চয়ই এই কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, এবং এরপরে এই কোরআনকে পড়ার যোগ্যতা আমি আল্লাহ নিজে আপনাকে দান করবো, আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করি। এই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ঠোর নানা করে কোরআন মুখস্থ করবেন, এতটুকু কষ্ট আপনার করা দরকার। আরো মজার বিষয় হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা বলছেন, ফালআল্লাকা বাকিউন নাফসাকা আলা আতাইহিম ইল্লা লাম ইউমিনু বিহাযাল হাদীস আতাফা। আপনি কি এই লোকগুলোর পিছনে নিজেকে ধ্বংস করে দিবেন? এরা যদি ইমান গ্রহণ না করে আপনি আফসোস করে শেষ হয়ে যাবেন। তার মানে এত চেষ্টা আপনার করা দরকার নেই, আপনি আপনার কাছে জবাব দিয়ে দেওয়া, এরপরে তারা ইমান আনলো কি আনলো না এগুলো আপনার চিন্তার কোন বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আমাদের কাজ করতে গিয়ে বেশি কষ্ট করার থেকে বারণ করার চেষ্টা করছে। এমনিভাবে এবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুত্তামিল আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুত্তামিল, হে মুত্তামিল কাম ইয়ানা কুমিল লাইলা ইল্লা মালিলা, তুমি রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ব্যতিক্রম রাখো, আরাম করো। কতটুকু অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু কমান, অথবা তার চেয়ে একটু বাড়ান। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর নবী যেন সারা রাত্রে ইবাদত করে কষ্ট না করেন, এজন্য বললেন যে অর্ধেক বা তার চেয়ে একটু কমাই ইবাদত করেন বা একটু বাড়ান। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছেন, আপনি যেরকম সারা রাত্রে ইবাদত করলে খুশি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি, আপনাকে আরাম করতে দেখলেও খুশি। আর আশ্চর্যের বিষয়, আপনি সূরা হুজুরাতের দুই নম্বর আয়াতটা পড়বেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে কোন বিষয়ে আলোচনা করছিলেন, পরামর্শ করছিলেন, একজন সাহাবীর আওয়াজ আল্লাহর নবীর চেয়ে একটু বড় হয়ে গেল, নবীর আওয়াজটা চাপা পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তা কিন্তু বরদাস্ত করেন নাই, আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না, এমনটা যদি করো আমি তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের সালাম, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জিহাদ, তোমাদের নফল ফরজ সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, অথচ তোমরা টেরও পাবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে এত বড় কঠিন ধমক দিলেন আল্লাহ তাআলা। আপনি একটু চিন্তা করেন, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ তাআলা ওই তায়েফের যুবকদেরকে পাথর মারা থেকে বিরত রাখতে পারতেন কিনা, অথবা পাথরটা ওই লোকদের গায়ে উল্টা দিতে পারতেন? ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন যুদ্ধের পোশাক পরে ময়দানে নামলেন, কাফেররা লক্ষ্য করল এই লোকটাকে তীর দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না, লোহার পোশাক পরা, তরবারি দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না, এই লোকটাকে মারতে হলে একটা বড় পাথর যদি মাথায় ছুরে মারা হয় তাহলে বসে পড়বে, নিজের দেহের লোহাগুলো নিজের দেহে ঢুকে যাবে, এভাবেই তাকে হত্যা করা সম্ভব। এই পরিকল্পনা নিয়ে আল্লাহর নবীর মাথার উপর একটা বড় পাথর ছুঁড়ে মারল, কাজও হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন, মাথায় যে লোহার টুপি ছিল এই লোহার টুপি ভেঙ্গে আল্লাহ নবীর গালে আঘাত করে ভেঙ্গে গিয়ে মারিটা আঘাত করলো, দাঁত পড়ে গেল, একটা দাঁত মারি দাঁত পড়ে গেল। এরপরে সেই লোহাটা ভিতরে থেকে গেল, যুদ্ধ শেষে আরেকজন সাহাবি লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, দুটো দাঁত তার পড়ে গেল, লোহা বের হয়ে চলে আসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রক্তে রঞ্জিত হলেন। আপনি একটু চিন্তা করলে বুঝবেন আমাদের দাঁতে একটু সামান্য ব্যথা হলে আমরা কি করি, লাফালাফি শুরু করে দেয়, ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম গাল ভেঙে গেল, কত কষ্ট করলেন। এখন বিষয়টা আগের সঙ্গে সাংঘর্ষিক দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বলছেন আপনার এত কষ্ট করার দরকার নেই, আমি মুখস্থ করাই, আপনার সারা তো এবাদত করার দরকার নেই, আপনি কিছুক্ষণ ঘুমান, আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে এত কষ্ট করার প্রয়োজন নেই। নবীর সামনে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়। এই যে এখন তায়েফের ময়দানের অবস্থা, আপনার ওহুদের ময়দানের অবস্থা, এটা আল্লাহ তারা দেখতে পাচ্ছেন। আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল, ফিরেন নাই কেন? আল্লাহ তারা নিজেই কোরআন উত্তর দিয়েছেন, যেটা আমি আগে আলোচনা করেছি কোরআনুল করিমের এই সূরা বাকারা 214 নম্বরে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে আমি ঢুকে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপর আসবে ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসসাহুমুল বাসাউ ওয়াদদাররাউ ওয়াযুলজিলু, তাদের উপরে কঠিন দুর্যোগ ভয়াবহ মুসিবত এবং শত্রুদের আক্রমণ হয়েছে ভূমিকম্পের মতো। এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? এরপরেই আল্লাহ বলতেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, তোমরা কো আল্লাহ সাহায্য খুবই নিকট। এইভাবে কোরআনুল কারীমের সূরা আল আরাফের 128 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিদুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, নিশ্চয়ই জেনে রাখো এই জমিনের মালিকানা আল্লাহ, জমিনের মালিকানা কার? ইউরিদুহা মিন ইয়াশাউ মিন ইবাদিহি, এই জমিনের মালিকানা, এই জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তার বান্দাদের থেকে তাকে দান করেন। কিন্তু জেনে রাখো আল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য অবধারিত। এটা একটা আল্লাহর ওয়াদা, একজন মুমিনের সেজন্য এটা খুশি হওয়ার বিষয় যে আমরা জীবনে যতই কষ্ট করব, অনেকে আজকে মুসলিম জাতির এই করুণ দৃশ্য দেখে ইমানের ব্যাপারে আশঙ্কায় পড়ে যায়, এত লোক মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, ইরাকে মার খাচ্ছে, আফগানিস্তানে মার খাচ্ছে, আল্লাহ তাআলা মুমিনদের কেন সাহায্য করে না? এমনকি অনেকে হয়তো মনেও করে বসে যে আল্লাহ আসলে আছে কিনা। আল্লাহ তাআলা সেগুলোর উত্তর দিয়েছেন, ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন, জেনে রাখো শেষ বিজয়, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য অবধারিত। কুফফারদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে সুযোগ দিয়ে দেখেন মুমিনরা কতটুকু অটল আছে, কারণ আল্লাহ সাহায্য করবেন মুমিনদেরকে, সেরকম মুমিন তো হতে হবে। আজকে আপনি কতজন মুমিন দেখেন? কোন মসজিদে কোরআনের কথা বললে ইমামের চাকরি থাকবে? কিসের মুমিন? যদি মসজিদে আল্লাহর কোরআনের কথা বললে মসজিদ ছেড়ে একেবারে বসিরা রোড থেকে আরো দূরে আরাফাতের ময়দানের মতো একটা খোলা মরুভূমি যাচ্ছে হয়, এই জাতীয় মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহর কোন ওয়াদা নেই। আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন এবং শেষ পরিণতি মুমিনদেরকে দিবেন, কিন্তু সেই মুমিন তো হতে হবে। মুমিন আমরা দাবি করলাম, আল্লাহর হুকুম মানলাম না, বা কিছু মানলাম কিছু মানলাম না, এজন্য বলছিলাম এরকম কিছু যারা মানে কিছু মানে না, তারা কয় আল্লাহ মানে, মসজিদে আল্লাহর হুকুম মানে, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, এরপরে জীবনের অন্য অংশে কি আল্লাহর হুকুম মানে না, তাদের আল্লাহ কয়জন? মসজিদে যে আল্লাহর হুকুম মানল সে আল্লাহ একজন হলেন, আর বাইরের জীবনে আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের আইন মানল বাইরের জীবনে তাদের আল্লাহ ওই লোকগুলো, তাহলে কয়জন আল্লাহ হলো? এবারে পড়ানোর আয়াত নেন, আল্লাহ কি বলছে শোনেন, وقال الله لا تتخذوا إلهين اثنين আল্লাহ তারা বলছেন যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন, একথা কেন বলা দরকার ছিল? আল্লাহর নিজের অবস্থানটা তুলে ধরেছেন, এটা সাধারণ করার কথা না। وقال الله لا تتخذوا إلهين اثنين আল্লাহ বলছেন যে তোমরা দুই ইলাহ বানাবে না, তোমরা দুই ইলাহ, দুই ইলাহ কেমনে বানাই? ওই আদি ইবনে হাতিমের প্রশ্ন উত্তর আল্লাহর রাসূলই বলেছেন যে তোমাদের শাসকরা যেটা হালাল করে দেয় ওটা তোমরা হালাল মানো কিনা, তা তো মানি। তোমাদের ধর্মীয় জনগণ, ধর্মীয় আলেমরা, পীর বা শায়েখরা তোমাদেরকে যেই সবক দিয়ে দেন তোমরা এটা মানো কিনা, এটা তো মানি। আমাদের দেশে আছে এগুলো, আপনি বলুন যে ওই সময় ছিল, এখন নাই, এখনো পীর সাহেবরা সবক দিলে ছয় লতিফার বিক্রি করো করে কিনা মানুষরা, এটাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেন নাই। চরমনাই পীরের বেদে মারফাত বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা লিখিয়ে দিয়েছেন ছয় লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই, তবে আল্লাহ তাকে অলিগণ আল্লাহকে পাবার জন্য একটা রাস্তা হিসাবে তৈরি করে দিয়েছে, তো স্বীকারই করেছে কোরআনে নাই হাদিসে নাই, এরপরেও তৈরি করে দিয়েছে। মরিদরা মানে কিনা? মানে, এবং এটা বিরুদ্ধ করলে মরিদরা মারামারি করে ঝগড়া করে, ঠিক কিনা? তাহলে পরিষ্কার হয়ে গেল, আদি ইবনে হাতিম যখন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পীর পুরোহিত আমাদের শাসকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো করে বুঝো তোমাদের শাসক গোষ্ঠী এবং তোমাদের পীর পুরোহিত গুলো আল্লাহর আইনের পরিবর্তে কোন বিধান যখন তৈরি করে দেয় তখন তোমরা সেটা মানো কি না? হ্যাঁ তা তো মানি। বলে তাহলে এটাই হচ্ছে তাদেরকে রব বানানো, এটাই হচ্ছে তাদেরকে। এবারে আমরা নিজেদেরকে চিন্তা করি, আমাদের রব কয়জন? আমরা কি জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহকে রব মেনে এক আল্লাহর বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছি? বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা শিরকে লিপ্ত আছি। কি লিপ্ত আছে? অংশীদারিত্ব। এক অংশের মালিক আল্লাহ আমাদের, আর এক অংশের মালিক আমাদের শাসকগণ। এই জন্য আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরকম শিরকে যারা লিপ্ত থাকবে আল্লাহ তারা এদের কোন ইবাদত কবুল করবেন না, এদেরকে সাহায্য করবেন না। এই জন্য মুমিন হতে হলে, আল্লাহর সাহায্য প্রাপ্ত মুমিন হতে হলে আপনাকে শিরিক মুক্ত হতে হবে। আর যারা এরকম শিরিক মুক্ত আল্লাহ তারা ওই মুমিনদের জন্য আদা করেছেন, ওয়ালাকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য অবধারিত। এটা ছিল আজকের একটা বিষয়। এরপরে আজকের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে চোদ্দ নম্বর ওয়াদা, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে, মুমিনদেরকে আল্লাহ রক্ষা করবেন বলে ওয়াদা করেছেন কোরআনুল করিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসের 103 নম্বর আয়াতে, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন আমি রক্ষা করি আমার রাসূলদেরকে এবং তাদেরকেও যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু কাযালিকা, যারা ঈমান এনেছে আমি তাদেরকেও রক্ষা করি, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, এটা আমার দায়িত্ব যে মুমিনদেরকে রক্ষা করা। মুমিনকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ মুমিনদেরকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য মুমিনদের হেফাজত করার জন্য ফেরেশতা নিয়োগ করে দেন। কোরআনুল কারীমে সূরা রাদের 11 নম্বর আয়াতে বলছেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জন্য, মুমিনদের জন্য রয়েছে সামনে এবং পিছনে একের পর এক পালাক্রমে আগমনকারী ফেরেশতা, প্রহরী। মুআক্কিবাত পালাক্রমে আছেন, আপনি যেমন আপনার কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেন, একের পর এক ডিউটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মমিনদের হেফাজত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেশতারা নিয়োজিত আছেন। তারা তাদের সামনের দিকে রয়েছে, পিছনের দিকে রয়েছে, ইহফাজুনাহু মিন আমরিল্লাহ, এদেরকে আল্লাহর নির্দেশে তারা হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু, দেখেন কি মজার বিষয়, এই হেফাজতের কথা বলি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোন কওমের অবস্থা কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। এটা কেন বলবেন এখানে, এটা ওই প্রশ্ন উত্তর যে আজকে দুনিয়াতে 150 কোটি মুসলমান মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে, আল্লাহ কেন সাহায্য করছেন না? আল্লাহ উত্তর দিলেন মমিনদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ, মমিনদেরকে হেফাজত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেশতা নিয়োজিত আছে যারা মমিনদের সামনে পিছে সব দিক থেকে হেফাজত করে। কিন্তু জেনে রাখো আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, আল্লাহ তাআলা কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে। আজকে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করেছি, সেই সাহাবায়ে কেরামদের অবস্থা কি, আমাদের অবস্থা দেখ, তাদের ইমানের অবস্থা কি? সাহাবায়ে কেরামদের যুগে কোন পীরদের তরিকা ছিল না, আমরা পীরদের তরিকা তৈরি করেছি। সাহাবায়ে কেরামদের সময় এই চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া লতিফার দিকে রমুক্ত ছিল না, সাহাবায়ে আমরা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোন ভয় মাধ্যম মানত না, তারা সরাসরি এবাদত করত, কার সরাসরি সাহায্য চাইত, কার আমরা ধর্মীয় ক্ষেত্রে ভয় মাধ্যম বানাইলাম পীর মা সাহেবদেরকে। আর এমন ভাবে মুসলমান সমাজে এইগুলো গেড়ে বসে গেছে, এখন যদি এই কথার বিরুদ্ধে কথা বলা হয় আশ্চর্য বোধ করে। এখন এখানে যারা নতুন দু একজন এসে থাকলে মাথায় ভাত পড়ে গেছে, কি বলে এটা, পীর ছাড়া কেমনে চলে, আশ্চর্য কথা। অথচ একটু পিছন দিকে তাকালে সাহাবায়ে কেরামদের ইবাদত করতেন, তাদের কোন পীর ছিল? রাসূলুল্লাহ সাল্লামকে কি তারা আল্লাহ এবং বান্দার মধ্যে ভায়া মাধ্যম মনে করত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে শিক্ষা দিতেন, ইবাদত করতেন সাহাবায়ে কেরাম সরাসরি, কার শিক্ষক থাকবে, ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের শিক্ষা দিলেন, এখান থেকে অতিরিক্ত সামনে বেড়ে আলেমরা আপনাকে পার করে নিবে, পীর আপনাকে তাড়াইয়া নিবে, পীর আপনার হাত ধরে বেহেশতে নিয়ে যাবে, পীর আপনার মুরিদের খবর সব জানে, অন্তর অবস্থা সব দেখে, পীরকে ভোগ না দিলে পরকালে জান্নাত পাওয়া যাবে না, এই সমস্ত ভয়া মাধ্যম, এটা এক প্রকারের শিরিক। এটা কি মক্কার কুফফারা এই জাতীয় শিরিকে লিপ্ত ছিল, যে শিরিকে আজকে বাংলাদেশ পাকিস্তান ভারত এবং এর মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এই পীর মুরিদির শিরিকটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে ছড়ানো হয়েছে, এখন যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে মনে হয় যে এই লোকটা আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসে। আমার ভাইয়েরা এজন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হেফাজত করবেন ওই মুমিনদেরকে, যেই মুমিনরা ধর্মীয় ক্ষেত্রে কোনো শিরিক করে নাই, রাষ্ট্র ক্ষেত্রেও শিরিক করে নাই। সাহাবায়ে কেরামদের সংবিধানের নাম ছিল কি? এছাড়া কোন সংবিধান ছিল? আবু বকর ওমর ওসমানরা কোন ইউনিভার্সিটি পড়াচ্ছিল? তারা মসজিদে নববীর ভাষির ছাত্র, যেখানে কোরআনের দার্স হতো, আল্লাহর নবীর হাদিসের দার্স হতো, এছাড়া অন্য কোন ইংরেজদের না কোন বিদেশের তৈরি করা না কোন মানুষের তৈরি করা বিধান সেখানে পড়ানো হতো, ওই কোরআন পড়েই তারা দেশ পরিচালনা করেছেন, ওই কোরআনের মাধ্যমে তারা দেশ শাসন করেছেন। সুতরাং মুসলিমদের মধ্যে যারা কোরআনকে জীবনের একমাত্র সংবিধান মানবে, কোরআনকে জীবনের একমাত্র আইন কেন উচ্চ মানবে, একমাত্র তাই নাই, যারা জীবনের কোন ক্ষেত্রে ব্রিটিশের তৈরি করা আইন মানব রচিত সংবিধানকে এখন সে মানবে, আর এখন সে কোরআন মানবে? রমজান মাসে তারিখ বসতে গেলে মাশাআল্লাহ কি খেলা! বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন যে তারা রমজান মাসে হাফেজ রাখে কোনটাকে, দশ দিনে খতম, এক এক দিনে তিন পাড়া করে পরে তাড়াতাড়ি রমজান মাসে শেষে রাস্তা বলা হয়, ওই সময় রাত্রে দোকানে ব্যবসা করতে হবে। এই জন্য প্রথম দশ দিনে এই কপাল পোড়ারা রমজান মাসের শুরু দশ দিনে মজা বেশি রে, শেষ দশ দশ শিক্ষণ দা আল্লাহর নবী শেষের দশ দিনে এতে কাজ করেছেন। আর এই কপাল পোড়া মুসলমান আল্লাহর দিনকে পরিবর্তন করার জন্য, দুনিয়ার সাধারণ ব্যবসা করার জন্য আল্লাহর কালাম থেকে পর্যন্ত রমজানের শেষ দশ দিনে একেবারে দশ পাড়া তিন পাড়া, অনেকে তিন দিনে তারাই বিশ্বাস করে দেয় দশ পাড়া করে পরে, আর ভাড়া কি হাফেজ তো পাওয়াই নেই, হাফেজ ও চিন্তা করে রমজানের কয়দিন নামাজ পড়বো, শুরু থেকে এক খতম পড়ায় দেয় শেষ ঘুমাই, নামাজও পড়ে না। এই জন্য মনে রাখতে হবে এই জাতীয় যে বিকৃতিগুলো আমাদের সমাজ করেছে, এই লোকগুলো দশ দিনে বিশ দিনে কোরআন খতম করে একবারে ছুটি, এরপরে শুরু হয় রমজানের শেষ দশ দিনে ব্যবসা বাণিজ্য করা, মেয়ে লোকদের কিনে মার্কেট করা, কি সুন্দর এবাদত করে। এই মুমিনদেরকে আল্লাহ সাহায্য করার জন্য কোনো ওয়াদা করেন নাই, এই জন্য আল্লাহ বলছেন এবাদত তো করব। আল্লাহ তারা কোরআনুল কারিমে আল্লাহর নবীকে বলছেন সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত, আল্লাহ ইয়াতিমুকা মিনান নাস, আল্লাহ তারা আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন, দুনিয়ার কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, হেফাজত করবেন কে? এরপরে আল্লাহ তারা সূরা ইউসুফে ৬৪ নম্বর আয়াতে বলছেন আল্লাহ খায়রুন হাফেজ ওয়াহু আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী, উত্তম হেফাজতকারী কে? হেফাজত করা মালিক কে? আল্লাহ যদি উত্তম হেফাজতকারী হয় আর এই কথা বিশ্বাস করে, তাহলে মুসলমান নিজেদের দেশে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে ডাকে ঠিক কিনা? একজন তো ভুলেই বলে বলছে, আমেরিকার একজন বলেই ফেলেছে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে এদের আমেরিকার বিশেষ বাহিনী নিয়োজিত আছে, এখন সবাই উদ্যোগ করার জন্য তাকে কাজে একটা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গেছে, ওরা জানে যে এখন পর্যন্ত আমরা ওই পর্যায়ে যাই নাই, যে পর্যায়ে গেলে ফাঁস করা যাবে, এই জন্য এখন এটাকে নিয়ে কেমনে এটা উদ্যোগ করা যায়, কেমনে এটাকে থানা চাপা দেওয়া যায়, এই জন্য করছে। কিন্তু এটা পরিষ্কার, একজন বিবেকবান মানুষ ভালো করে বুঝবে যে এই দেশগুলোতে আগের থেকেই এহুদি খ্রিস্টানদের ভূত টিপে বসে আছে, এবং এইখানে যারা যারা কিছু বলে ওই দিনের রোগীর মতো, দিনের রোগী যে কথা বলে এটাকে নিজে বলে না দিনে বলে? কবি ইকবাল আজ থেকে অনেক বছর আগেই বলেছেন, উনহি কা মাহফিল সওয়ার তাহ চিরাগ মেরি হায় রাত উনকি, উনহি কা মতলব কহ রহা হো জুবা মেরি হায় বাত উনকি, আমি ওদের মাংস সাজাই বাতি আমার রাত ওদের, আমি ওদের কথা বলি মুক্তি আমার বাজাটা ওই হবি খ্রিস্টানদের। এই জন্য মনে রাখতে হবে এই দেশে যত শাসক গোষ্ঠী আছে এই সবগুলো এদের দাদাদের হুকুমে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহু খায়রুন হাফেজা, তুমি যদি মনে হয়ে থাকো, আপনারা বলেন না খোদা হাফেজ, আমাদের খোদা হাফেজ বলা ঠিক না, আমি এটা বলি আপনি নিজের নামটা আপনার নাম মাশাআল্লাহ আব্দুর রহমান, আমি যদি ঘুরে যাব বলি বলটুমিয়া আপনি খুশি না বেজার, আপনার নামটা পরিবর্তন করলে আপনি খুব বেজার হয়ে যান। আর কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই নামে ডাকো, আল্লাহকে ওই নামে, আল্লাহ বললেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে তোমরা আল্লাহকে ওই নামে ডাকো, আপনি সেই নামগুলো বাদ দিয়ে খোদা বানাইলেন, আল্লাহর ওই আসমাউল হুসনার মধ্যে সুন্দর সুন্দর নামের মধ্যে যে নামগুলো আল্লাহ নিজের জন্য নিজে নির্বাচন করেছেন তার মধ্যে খোদা আছে? আপনি খোদা রাখলেন কোথেকে? আল্লাহ যে আপনি আল্লাহকে যে আপনি খোদা বানিয়ে ছাড়লেন, এই জন্য কি আল্লাহ আপনাকে পুরস্কার দিবে না শাস্তি দিবেন? আল্লাহর নাম বিকৃত করা যেমন ধরনের মুশকিল হচ্ছে এই গুণাগুলো করতে করতে এখন সয়ে গেছে, এখন এগুলো বিপক্ষে বললে মানুষ কি করে না। আমি এক জায়গায় বলেছিলাম যে আমরা নামাজ বলি ইয়া কেন আমি আমরা কেবলমাত্র গোলামি করি তা কার হাত করি না কোন মানুষের নবীর শুনলেন কালী মাতু শাহাদাত আমরা বলি ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ রাসুল আল্লাহর গোলাম আল্লাহর রসুল আল্লাহ বান্দা আল্লাহর গোলাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু যখন আল্লাহর গোলাম আপনি আমি আল্লাহর গোলাম তাহলে আমার দেশে নাম আছে না গোলাম মুস্তফা, সে তো মুস্তফার গোলাম, সে কি করে বলে ইয়া কেন আবুদু আমি আল্লাহর গোলাম মুস্তফার গোলাম, নাম আছে আব্দুল নবী, নাম আছে গোলাম রসুল, নাম আছে কামিজ ফাতেমা ফাতেমার বান্দি, কামিজ মানে কি ফার্সি শব্দ, সে তো ফাতেমার বান্দি আল্লাহ বান্দি না, অথচ নাম আছে মিথ্যে কথা বলে ইয়া কেন আবুদু। আসল বিষয় হচ্ছে না বুঝি বলে কি বলে নাম আজকে কি বলে তাও তো জানে না, নাম আজকে বলা হচ্ছে ইয়া কেন আবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি জীবনের সকল ক্ষেত্রে এবাদত করব কার। এইরকম মুমিনদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহু খায়রুন হাফিজান আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী, ওহুয়া আরহামুর রাহিমিন আর আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় সবচেয়ে বড় দয়ালু। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা আহজাবের ১৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমাতান ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। সূরা আহজাবের ১৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন বলো আল্লাহ যদি তোমাদেরকে কোন ক্ষতি করতে চান তাহলে তোমাদেরকে রক্ষা করার মতো কে আছে, মান যা কে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ যে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করতে পারবে, ইন আরাদাবিকুম সুআন যদি আল্লাহ তারা তোমাদের কোনো অমঙ্গল চান আল্লাহ তোমাদের কোনো ক্ষতি করতে চান তাহলে তোমাদেরকে হেফাজত করবে এমন কোন শক্তি আছে কোন ব্যক্তি আছে, তোমাদের দাদারা আমেরিকা ব্রিটেন ইসরায়েল ইহুদি খ্রিস্টান সব মিলেও তোমাদের হেফাজত করতে পারবে না যদি আল্লাহ কি করতে চান। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহর পরিবর্তে কোনো ওলি অভিভাবক পাওয়া যাবে না কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে আল্লাহ কিভাবে মুমিনদেরকে হেফাজত করেন, সর্বক্ষেত্রে হুকুম মানব কার, এবাদত করব কার, তাসবি তাহালিল করব কার, আল্লাহ বলছেন এরকম যারা তাসবি তাহালিল এবাদত করে আল্লাহর আল্লাহ এবাদত করে, উল্টো পাল্টা করলে পরীক্ষা করে বিপদে ফেলে দেন। ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে চলে গেলেন তাফসীরে ইবনে কাসির লেখে মাছ যখন তাকে গিলে ফেলল তিনি অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন, যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি মনে করলেন যে ওটার কবরে আছে, হাত দিয়ে আশপাশ দেখতে লাগলেন দেখে যে না এটা কবর না এটা মাছের প্যাট মনে হচ্ছে, মাছের প্যাটে তিনি আছেন। আমার ভাইয়েরা মাছের প্যাট কোনো ফাইভ স্টার হোটেল না, মাছের প্যাট এটা কোনো আরামদায়ক কোনো জায়গা না, মাছের প্যাট বা যে কোনো প্যাট তৈরি হচ্ছে কিসের জন্য, খাদ্য হজম করার জন্য, খাদ্য হজম করার জন্য, তার মানে এখানে অনেক কেমিক্যাল আছে ওই খাদ্যকে পচাবার জন্য। আর আপনারা জানেন যত প্রাণীর মধ্যে এই খাদ্যের পাচক রস আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো মাছের পেটে, কারণ অন্য প্রাণী খাদ্য খায় চাবায় মাছ আত্মা একটা মাছকে গিলে ফেলে খাবারকে গিলে ফেলে এইটাকে পচাবার জন্য এটাকে গলাবার জন্য মাছের পেটের ভিতরে যে পাচক রস আছে এটা সবচেয়ে বেশি শক্তিশালী। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে গেলেন ওনাকে এই রস জ্বালাতে শুরু করলো, চামড়া পুড়ে যাচ্ছিল, মাংসগুলো গলতে আরম্ভ করলো। এই কারণে আপনারা জানেন ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ উগড়ে ফেলে দিল তখন আল্লাহ তাআলা তার জন্য একটা ছায়া ব্যবস্থা করেছিলেন, ইয়াকতিন নামক গাছ সেখানে আল্লাহ তারা গজাইয়ে দিলেন, এই গাছের ছায়া তিনি আশ্রয় নিয়েছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তারা বলছেন সুরায়ে আস-সাফাতের 145 এবং 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফানাবাযনাহু বিল আরাই ওয়াহুয়া সাকিম, আমি তাকে আরা মানে হচ্ছে তৃণলতা, গাছগাছালি নাই এমন মরুভূমিকে বলা হয় আরা, আমি তাকে তৃণলতাহীন প্রান্ত নিক্ষেপ করলাম। ওয়াহুয়া সাকিম, সে ছিল তখন অসুস্থ, চামড়া পুড়ে গেছে, চামড়া গলে গেছে। এরপর আল্লাহ বলছিলেন আমি তার উপরে একটা ইয়াকতিন নামক গাছ গজিয়ে দিলাম, গাছ তৈরি করে দিলাম, এই গাছের ছায়া নিতে রাখলো, কারণ যাতে রৌদ্রে উনি কষ্ট না পান, শরীরটা আরো পুড়ে না যায়। এরপরে আস্তে আস্তে ছায়ায় এবং আলোতে চামড়া ঠিক হতে লাগলো, চামড়া তৈরি হতে লাগলো। এইখানে আমাদের লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা বলছেন ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম যখন এই মাছের পেটে ছিলেন, তিনটা অন্ধকার, আল্লাহ বলছেন অজুলমাত, তিনটা অন্ধকার কমপক্ষে, এক নম্বর অন্ধকার হল ছিল রাত্র, এরপর দ্বিতীয় অন্ধকার হচ্ছে সমুদ্রের তলদেশে, তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটে। আল্লাহ তাআলা বলছেন ফানাদাতিজ জুলুমাত, হযরত ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালাম এই অনেকগুলো অন্ধকারের মধ্যে ডাক দিলেন, কাকে ডাক দিলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, প্রথমে শিরক মুক্ত হওয়া, যেটা বললাম সাহায্য পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা দরকার তা হচ্ছে কি, লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন শাসককে মানি না, কোন যাজক মানি না, কোন পীর আইন মানি না, কোন পীরের তরিকা মানি না, শাসকের বিধান মানি না, লা ইলাহা সব বাদ, ইল্লাল্লাহ ইল্লা আনতা, আল্লাহ একমাত্র তুমি ছাড়া অন্য সব কিছু বাতিল করে দিলাম। এরপরে বলছেন সুবহানাক, আল্লাহ তুমি নির্দোষ, তুমি যে আমাকে শাস্তি দিয়েছো যেন তোমার দোষ না, দোষটা আমার, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই মূলত জালিম ছিলাম, অন্যায় করেছি। আল্লাহ বলছেন ফাস্তা যাব না লাহু, আমি তার দোয়া কবুল করলাম, অনাজ্জাই না হামাল বন্যে, এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে বিপদ থেকে মুক্তি দিলাম, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে নাজাত দিব। তারা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে দোয়া করলো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইউনুসকে নাজাত দিলেন, এটা কি তার জন্য খাস না সমস্ত মুমিনদের জন্য প্রযোজ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা শুধু তার জন্যই না, এটা সমস্ত মুমিনদের জন্য প্রযোজ্য। যেই মুমিনরা এই কালিমার অর্থ বুঝে শুনে, এই আয়াতের অর্থ বুঝে শুনে, এই দোয়া অর্থ বুঝে শুনে ভালো করে বলবে, আল্লাহ তাআলা সেই প্রত্যেকটা মুমিনকে উদ্ধার করে ছাড়বেন। এখানে খতম পড়তে বলা হয় না, এখানে এটা খতম মানে যত জায়গায় পারা যায় ব্যবসা কেমনি করে, আমাদের খতম ইউনুস পরে দানা কিনে দিয়ে খতম ইউনুস পরে না, আর যদি বড় লোক দেখে তাহলে খতমে বুখারি, খতমে খাজা গান, বাপ অসুস্থ হয়ে বিছানা পড়ে আছে, তুমি খেদমত করো বিয়ার সুযোগই পান, এর পরিবর্তে হুজুরদের কাছে তাই হুজুরা শিখেই যায় একটা খতমে খাজা গান পড়ান, আর দোয়া করব আল্লাহ ভালো হলে সুস্থ থাকবে, যে জীবন থাকলে ভালো করে দাও, হায়াত থাকলে ভালো করে দাও, হায়াত না থাকলে তাড়াতাড়ি নিয়ে দাও, কি সুন্দর দোয়া, এই দোয়া কি আল্লাহ রাসূল শিখিয়েছে? এই সমস্ত মানুষের তৈরি করা প্রত্যেকটা মাদ্রাসায় আসরের পরে দেখবেন খতমে খাজা গান পড়ে দোয়া করে, মাদ্রাসা যারা সাহায্য করে তারা সাহায্য করেছিল আল্লাহর জন্য, ভালো কথা, এই লোকগুলো সাহায্য করে যাতে কোনো সওয়াব না পায়, এই জন্য তাদেরকে জানাই দেয় আমরা আপনাদের জন্য প্রতিদিন আসরের পরে খতমে খাজা গান করে দোয়া করি। আর এই ছাত্রগুলো যারা মাদ্রাসায় ভর্তি হয়েছিল দিন শিক্ষার জন্য, সেই ছাত্রগুলোকে এই খাজা গান দুরুদে নারিয়া, জাহান্নামে দুরুদ, নার মানে কি আগুন, দুরুদে নারিয়া মানে কি জাহান্নামে আগুয়া, এই সমস্ত বেদাত তৈরি করে খতমে খাজা গান, দুরুদে হাজারি, এই সমস্ত কথাগুলো বই বাজারে বিক্রি হয়, ওই যে মসজিদুল মুমিনিন, তারপরে কি যেন নেয়ামুল কোরআন, এই সব বইগুলোতে বারো চান্দের ফজিলত কতগুলো এরকম তৈরি করে দিয়েছে, মায়ের লেখে আর বাবায় বিক্রি করে না, ছেলে বিক্রি করে, যে ক্যানভাসাররা ওসব তৈরি করে, মা তৈরি করে আর ছেলে কি করে? এরকম আর কিছু লাইব্রেরি আছে বই লেখে আর বিক্রি করে। আমাদের মনে রাখতে হবে এই খতনি অনু সোয়া লাখবার পত্রের কোন দলিল নেই। এই ইউসুফ আলাইহিস সালাম কাজ করেছিলেন কোন মুমিন যদি সেই রকম ইমান নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া আর জীবনে আর কোনো রাহ নাই, কোন মাবুদ নাই, আমি কারো হুকুম মানি না, কারো বিধান মানি না, কোন শাসক মানি না, কোন ধর্মের পীর মানি না, কোন কলাওয়ালা মাদারওয়ালা খাদারওয়ালা কাদারওয়ালা লেনদারওয়ালা মন্ত্রী এমপি আমি কারো হুকুম মানি না, হুকুম মানি কার? এইরকম বিশ্বাস নিয়ে যদি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ তুমি পূর্ণ পবিত্র, আমরা অন্যায় করেছি সেজন্য তুমি আমাদের সাহায্য করছো, বিপদে ফেলছো, আল্লাহ তুমি পবিত্র, এমনি হুকুম তুমি না জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি জালিম হয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন আমি ইউনুসকেও মুক্তি দিয়েছি এবং এরকম ভাবে প্রত্যেকটা মোমিনকে নাজাত দিব। আপনারা জানেন আমার আলোচনা আছে যে মানুষ ছাড়া অন্য সমস্ত মাখলুকাত তাসবিহ করে কার? এটা আমার দেশে এখন যেখানে আমি বয়ান করি সব থেকে আশ্চর্য হয়। আমি বলি যে মানুষ ছাড়া সমস্ত মাখলুক মুসলিম, এটা কেমন কথা? অত্যন্ত মাথা লাগা হুজুররা কাজে না, এটা মিথ্যা কথা। পরে যখন কোরআন থেকে দলিল দেই তখন মাথা ঘুরে আগে তো জানতাম না এটা। কোরআনে পরিষ্কার আছে আল্লাহ বলছেন মানুষেরা আল্লাহর দ্বারা জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দ্বারা আইন কানুন বাদ দিয়ে অন্য বিধান তৈরি করছে, অথচ আল্লাহু আসলামা সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু আসলামা, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। আসলামা মানে কি? ইসলাম গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? মান ফিসসামাওয়াতি ওয়াল আরদে, যা কিছু আছে আসমানে এবং জমিনে, তওয়ান ওয়া কারহান, ইচ্ছা হোক অনিচ্ছা হোক সকলেই লাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা, তারা সকলে মুসলিম হয়ে গেছে। কোন সূরা আয়াত? আল ইমরান কত নম্বর? 83 নম্বর আয়াত। এরপরে আমি বলি শুধু মুসলিম হয়ে গেলে তা না, ওরা আল্লাহ তাসবিহ করে। তাসবিহ করে কার? মানুষেরা তো পীরের তাসবিহ করে, পীরের মোরাকাবা করে। অন্য সব মাখলুক সম্পর্কে আল্লাহ বলছেন অন্য মাখলুক কোন নেতানের পীর তাসবিহ করে না, কোন পীরের তাসবিহ করে না, তারা সকলে তাসবিহ করে কার? কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরার? বনি ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তুসাব্বিহু লাহু আল্লাহর তাসবিহ করে। কে করে? মান ফিস সামা লাহু সামাওয়াতুস সাব'উ, সাত আসমান আল্লাহ উল্লেখ করেছেন, সামাওয়াতু ওয়াস সাব'উ সাত আসমান, ওয়াল আরদু এবং জমি, ওয়া মান ফীহিন্না এবং এর মধ্যবর্তী যা কিছু আছে। আপনি বলবেন যে আমরা তো বুঝি না, আল্লাহ তারা আপনার এই মনের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফতাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তোমরা শুনো পাখি আওয়াজ করে কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহু। তুমি ভোর রাতে আওয়াজ শুনে মরে গেল কুকুরাতুর, আসলে সে বলছে সুব্বুহন কুদ্দুসুন। আজকে আমি সিলেট থেকে ভোর রাতে আসতে লাগলাম, ফজর পড়েছি আমরা কোথায় যেন নারায়ণগঞ্জ মাধবজি, যে মসজিদে নামাজ পড়লাম, নামাজের পরে মসজিদের সামনে একটা গাছ, পাখি যে কিচির মিচির করতে লাগবে, আমার সঙ্গে ছাত্রা ছিল, আমি গাছটা লাড়া দিলাম, কারণ খুবই মজা লাগছিল আমার এই আয়াতের সঙ্গে মিলাচ্ছিলাম। এই পাখির আওয়াজগুলো ভোর রাতে, এটা আমি শুনি কিচির মিচির, মূলত ওরা জিকির করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির করে কার? আল্লাহ তারা বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তাসবিহ করে কার? এরপরে ওরা খালি পাঁচ বিকানো চেষ্টাও করে কাজ। মানুষেরা খাজা বাবার চেষ্টা করে, গাজা বাবার চেষ্টা করে, পীর বাবার চেষ্টা করে, মাজারেরা চেষ্টা করে, শাসকদের পাশেরা গোলামি করে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন অন্য কোন মাখলুক এই কারবার করে না, অন্য সমস্ত মাখলুক সিজদা করে কার জন্য? কোরআন পড়ুন, সূরা হজ 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান-নাস। আল্লাহ বলছেন তোমরা কি লক্ষ্য করছো না, আন্নাল্লাহ ইয়াসজুদু আল্লাহর জন্য সিজদা করে। ইয়াসজুদু মানে কি? কে সিজদা করে? মান ফিস সামাওয়াতি যা কিছু আছে আসমান সমূহে, অমান ফিল আরদে যা কিছু আছে জমিন সমূহে জমিনে, অশান্ত এবং সূর্য, অল কামর এবং চন্দ্র, অন্ধুজুম এবং তারকারাজি গ্রহ নক্ষত্র, অল জিবালু জিবাল মানে কি? পাহাড় পর্বত, জামাল মানে এক বচনে পাহাড়, বহু বচনে জিবাল, পাহাড় পর্বত সব, অসাজারু গাছগাছালি সব, গাছগাছালি সাজার মানে কি? অদ্দাওয়াব্বু এবং জমিনে যত রকমের বিচরণশীল জীব আছে, সমস্ত বিচরণশীল জীব, পশু পক্ষী, গরু ছাগল উট দুম্বা মোষ ঘোড়া কুকুর শূকর যত প্রাণী সবাই সিজদা করে কার জন্য? এইখানে আল্লাহ বলছেন সবাই করে, কিন্তু মানুষের বেলায় থেকে বলতে শুনে, মানুষের বেলায় আল্লাহ বলছেন ওয়া কাসীরুন মিনান্নাস, অনেক মানুষেরাও করে, কিন্তু ওয়া কাসীরুন হাত্তা আলাইহা আযাব, আর অনেক মানুষ আছে এরকম যে মানুষগুলোর উপর আল্লাহর শাস্তি অবধারিত, তারা আল্লাহর সিজদা করে না, তারা পীরের পায়ে সিজদা করে, মাজারে সিজদা করে, তারা গিয়ে শাসকের পায়ে সিজদা করে, শাসকের গোলামি করে, এইভাবে তারা শাসকদের গোলামে পরিণত হয়েছে। আল্লাহ বলছেন এইরকম যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামিতে লিপ্ত আছে, আল্লাহ বলছেন ওয়ামান ইউহিনুল্লাহু যাকে আল্লাহ তারা অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, আল্লাহ তারা যাকে বেইজ্জত করবেন, ফামা লাহু মিন মুকরিম তার সম্মান দেওয়ার মতো অধিকার কারো নেই, তার মর্যাদা কেউ দিতে পারবে না, কারণ সে গোলামি করে কার? আরে মানুষ যারা মানুষের গোলামি করে তারা, এরা আল্লাহ অপমানিত করেছেন এদেরকে তাদের আমলের কারণে, সূরায়ে হজের 18 নম্বর আয়াত। তাহলে পরিষ্কার হয়ে গেল মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণী মুসলিম, ঠিক কিনা? সূর্যের উপর আল্লাহর হুকুম আছে, সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে বলা আছে যে সূর্যের জন্য আল্লাহ রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, এই রাস্তা দিয়ে চলবি, এর উপর দিয়ে যাবি না, নিচে দিয়ে যাবি না, উপর দিয়ে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, নিচে দিয়ে গেলে গরম হয়ে যাবে, এই রাস্তা নির্ধারণ করেছেন কে? সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আযীযুল আলীম, সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, সূর্য আল্লাহর হুকুম মেনে তার জন্য যে রাস্তা নির্ধারিত রয়েছে ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে। এরপরে আল্লাহ বলছেন অল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র দৈনিক আল্লাহ বাতলানো সেই রাস্তা দিয়ে চলে, এই জন্য আল্লাহ বলছেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এরা সকলই নিজ নিজ কক্ষ পথে আল্লাহর হুকুম মেনে চলে। হুকুম মেনে কার? তাহলে চন্দ্র সূর্য মুসলিম, হুকুম মানে কার? আর আমার জাতি মুসলমান মসজিদে আছে, হুকুম মানে আল্লাহ। আজকে শুক্রবারে জান্নাত শহরে কোন মসজিদ খালি নাই, সব আল্লাহর বান্দা। এরপরই শনিবার থেকে যখন অফিস হতাম তখন হুকুম কার মানে? সব তাজুদের গোলাম, এহুদি খ্রিস্টানদের গোলাম, আল্লাহর আইন আর তখন থাকে না। এই যুগগুলো গুলোকগুলো মুসলিম না মুশরিক? এই লোকগুলো সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআনের ইউসুফ সূরার 106 নম্বর আয়াতে, আমাই উমিনাতারুহুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরিক। ইমান আনা সত্ত্বেও কি? এই মুশরিক চিনতে হবে আর নিজেকে যাচাই করতে, আমি সেই দলের মধ্যে আছি কিনা, যদি থেকে থাকি তবে আমরা মুসলমান। এই জন্য বলছি যারা শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে। ইউনুস আলাইহিস সালাম এই তওবা করলেন, তাসবিহ বললেন, কেন সে কথা তো অনেক দূরে চলে গেছিলাম। উনি যখন মাছের পেতে গেলেন সমুদ্রের তলদেশে, উনি এই মাছের কিছু আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, রব্বানা, আল্লাহ এই আওয়াজগুলো কিসের আওয়াজ? ফাকালা ফি নাফসি মা হাযা, এইগুলো কিসের আওয়াজ? ফাওহাল্লাহু ইলাইহি ওয়া ফি বাতনিল হুত, ইউনুস যখন মাছের পেটে ছিলেন তখনই আল্লাহ তাআলা তার মনের মধ্যে একথা জানিয়ে দিলেন, ইন্না হাযা তাসবিহু দাওয়াবিল বাহর, সূরা সাফাতের 145 নম্বর আয়াতে তাফসীর দেখুন, তাফসীরে ইবনে কাসির বিস্তারিত লেখা আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইউনুস তুমি যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ সমুদ্রের তলে, এগুলো মাছেরা আল্লাহর তাসবিহ করে। কার তাসবিহ করে? ইউনুস আলাইহিস সালাম তখন তার হুঁশ আসলো, ক্বালা ফাসাফাহু ফি বাতনিল হুত, তিনি ওই মাছের পেটে বসে তিনি তাসবিহ করা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন তাসমিআল মালায়েকাতু তাসবিহা। ইউনুস আলাইহিস সালাম যখন ওই মাছের পেটের ভিতরে তাসবিহ করেছেন, ওই তাসবিহ আওয়াজ আসমানে পৌঁছে গেছে, ফেরেশতারা শুনতে পেলেন। ব্যারিস্টার পাওয়া গেছে, এই ব্যারিস্টার অবশ্য আমাদের উকিল জানা, আবার পিসারা খুশি করে তো উকিল ধরা লাগে, এটা পরিষ্কার। ওনারা বলে তাই দুনিয়ার আদালতে যদি কিছু বলতে হয় জজের কাছে বলতে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে কিছু বলতে উকিল ধরা লাগে, সেই উকিল পিসারা বলে না এরকম, এটা পরিষ্কার। দুনিয়ার জজ নিজে যদি দেখে কেউ খুন করছে, তারপরেও সে বিচার করতে পারে না সাক্ষী ছাড়া, ঠিক কিনা? আল্লাহ তারা বিচার করতে পারেন কিনা? দুনিয়ার জজদেরকে চাকরি দেওয়া, দুনিয়ার উকিলদেরকে চাকরি দেওয়া হবে ওখানে ওই কথা বলার জন্য। এমনকি এই উকিলদের কাছে জজরা কি থাকে? জিন্দি হয়ে থাকে, দেখেন না ধর্মঘট করে। এরপরে যদি কয়েকজন বড় বড় ব্যারিস্টার দাঁড়ায়, জজের পায়খানা কামা শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, দুনিয়ার একজন বিচারকের সঙ্গে আল্লাহকে তুলে করে এই পীর এবং মুরিদরা জঘন্য অন্যায় করেছে, জঘন্য শিরক করেছে। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ করে বলছেন আলাইসাল্লাহু বি আহকামুল হাকিমিন, আল্লাহ কি সমস্ত বিচারকদের বিচারক, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে নন? আল্লাহ বলছেন লা ইসলাম মাইয়া পালু, আল্লাহ কারো কাছে জবাবদাহি করতে বাধ্য নন। দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর কাছে জবাবদাহি করতে বাধ্য, দুনিয়ার বিচারকেরা মানুষের কাছে সরকারের কাছে জবাবদাহি করতে বাধ্য, আল্লাহ কার কাছে বাধ্য আছে? আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? দুনিয়ার সরকার যাদেরা নিয়ম করে দিয়েছে উকিলের আবদুল বলতে হবে, বরং উকিল ছাড়া বলতে হলে তোমাকে আলাদা পারমিশন নিতে হবে, ঠিক কিনা? আপনাকে বলেন যে আমি সরাসরি উকিল ছাড়ার কথা বলবো, বলতে ছিল আপনাকে আলাদা, এই জন্য আপনাকে কি করতে হবে? দরখাস্ত করতে হবে, পারমিশন নিতে হবে। দুনিয়ার জজদের সিস্টেম হচ্ছে মাধ্যম নিয়ে বলতে হবে, আল্লাহর সিস্টেম হচ্ছে মাধ্যম ছাড়া বলতে হবে। নামাজ আপনি কয়জন ভাই মাধ্যম বলে? ইয়াকা নাবুদু বলে, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কেবল মাত্র তোমারই গোলামি করি, ভাই মাধ্যম আছে কোনো? নামাজের মধ্যে ভাই মাধ্যম নাই। হজ করতে গেলে আপনি বললাম বাইক আল্লাহম্মা লাব্বাইক, আল্লাহ কয় তোর লাব্বাইক শুনবেন, আগে বল তোর অন্তরে কয়টা খাজা বাবা আছে, তোর মধ্যে কয়টা পীর আছে, এবারে নাম নামাজে না না লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোন শরীক নাই, কোন অংশীদার নাই, আমার অন্তরে কোন খাজা বাবা নাই, কাজা বাবা নাই, পীর বাবা নাই, এঙ্গে বাবা নাই, সব উত্থাপ করে দিয়ে কোন নেতারত্বই নাই, একমাত্র তুমি আছো, এরপরে লাব্বাইকা লা শারীকা লাকা, তখন আল্লাহ কাছে আসে এবার আসে। এত পরিষ্কার বিষয়গুলো। এরপরেও মুসলমান আকিদা বিশ্বাস করে পীর তার আল্লাহকে পাওয়া যাইবে না, দুনিয়ার দজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগবে, এই উকিলের ঠিকাদার নিয়ে আছে বিশাল। আল্লাহ তাআলা কি মারাত্মক ভাবে বলে দিয়েছেন, পরিষ্কার আয়াত, মান যাল্লাযী ইয়াসআইন্দাহু ইল্লা বিইযনিহ, কে সেই ব্যক্তি যা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দিবে তারা সুপারিশ করতে পারবে, এছাড়া কেউ দুনিয়ায় বলতে পারে যে সুপারিশ করবে? ওই পীর যার সম্পর্কিত আকীদা বিশ্বাস করে তোমাকে সুপারিশ করবে, ওই জায়গা নিজে যে নাজাত হবে তার কোন খবর আছে? ও যে মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, এতিম গরিবদের টাকা নিয়ে বড় বড় হাউজিং করেছে, বড় বড় বিল্ডিং করেছে, মার্কেট করেছে, এর হিসাব দিয়ে বলতে পারবে? আল্লাহর নবী এরকম সম্পদের পাহাড় গড়েছিলেন? আর বাংলাদেশ সবচেয়ে বড় ধনী কারা এখন? খবর আছে কিছু? এই যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে। ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেটে বসে তাসবিহ পড়া শুরু করলেন, আওয়াজ চলে গেল আসমানে। আপনি মনে রাখবেন, আমরা যেরকম দুনিয়াতে বসে আসমানের তারকা দেখি, দুনিয়াতে আসমানের ফেরেশতারাও দুনিয়ায় বসে যারা আল্লাহর সত্যিকার তাসবিহ করে, আল্লাহর ইবাদত করে, তাদের নূর, ঈমানের নূর চমকাতে থাকে, ফেরেশতারা দেখতে থাকে। ইউনুস আলাইহিস সালামের আওয়াজ চলে গেছে, ফেরেশতারা চিনে মুমিনদেরকে, যেই মুমিনরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভোর রাতে আল্লাহর ইবাদত করো, গোপনে আল্লাহর ইবাদত করো, দুনিয়ার কোন মানুষ দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেখেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখতে পায়। কোরআনে বলা আছে, ইয়াসআদু ইলাইহিল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ, বান্দা যত নেক আমল করে এবং যত ভালো তাসবিহ তাহমিদ করে, এই সবগুলো আল্লাহর দরবারে উঠে কোরআন ইলাইহি ইয়াসআদু কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ। ফেরেশতারা তিনটো ইউনুসকে সবসময় তার আমল উত্তর তাসবিহ শুনত। আজকে একটা চিকন আওয়াজ শোনা যাচ্ছে, গলার আওয়াজ কম শোনা যাচ্ছে আওয়াজটা। ফেরেশতারা বললেন, আমি কি এই ফেরেশতাদের আল্লাহ তারা সুযোগ দিয়েছে, এরা সুপারিশ করছে। আলু ফেরেশতারা বলল, ইয়া রাব্বানা ইন্না নাসমাউ সাওতান দাঈফান জারদিন গরীবা, হে আল্লাহ আমরা একটা ক্ষীণ আওয়াজ শুনতে পাচ্ছি, একটা আশ্চর্যজনক স্থান থেকে, যা পৃথিবীর থেকে না, কোন গোপন জায়গার থেকে, আল্লাহ এই আওয়াজটা কার? আলা দালিকা আব্দি ইউনুস, আল্লাহ বললেন এটা আমার বান্দা ইউনুসের আওয়াজ। আচ্ছা আমি সাহাবিস্তু ফি বাসুল হুদ ফিল বাহার, সে আমার কিছু অন্যায় করেছে, আমি সেজন্য গ্রেফতার করে জেল খাড়া দিয়েছি মাছের পেটে, তাকে মাছের পেটারি জেলে ঢুকিয়ে দিয়েছি। সাহাবিস্তু ফি বাসুল হুদ ফিল বাহার, তাকে এদের কাছে থেকে দেখবেন আপনারা। আলু ফেরেশতা বলল, আল আব্দু সালেহ আল্লাযী কানা ইয়াসআলু ইলাইকা মিনহু ফি কুল্লি ইয়াউমিন লাইলাতুল আমালুস সালেহ, ইউনুস বলতে ওই লোকটা, সে আপনার নেক বান্দা, যার সকাল সন্ধ্যা প্রতিদিন নেক আমল আসমানে উঠত। আল্লাহ বলেন, কালার নাম? হ্যাঁ, সেই ইউনুসি। কালা ফাসাত্তা উলাহু ইনদা যালিক, ফেরেশতারা সুপারিশ করলেন, ব্যারিস্টার বলা গেছে, আমল করলে তারপরে ওই ব্যারিস্টার সুপারিশ করবেন, সুপারিশ করলো পামার ফৌজ। অবশ্যই ব্যারিস্টাররা আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় পড়া না, লন্ডনের বিশ্ববিদ্যালয় পড়া না, এরা কোন স্কুল কলেজের পড়া না, এরা কার দরবারে? এটা মনে রাখতে হবে, ওরকম আল্লাহ নিজেই নিয়োগ করে দেন। পাশ্চাত তাও লাহিন্দা জালি, ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে তাদের সুপারিশ কবুল হল, মাছ তাকে নদীর কিনারায় নিয়ে ফেলে দিল। আল্লাহ তারা বললেন, এরপর বলছে, আমি যে কথাটা বলার জন্য লম্বা কথাগুলো বললাম, আল্লাহ তারা বলছেন, আমি কেন ইউনুসকে মুক্তি দিলাম, বন্দি থেকে রক্ষা করলাম কেন? আল্লাহ বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লা লাবিসা ফি বাদরিহি ইলা ইয়াউমি ইউবাসুন, যদি এই ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে আল্লাহর তাসবিহ না করত, আল্লাহর তাসবিহ যারা করে তাদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে লা লাবিসা ফি বাদরিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে অবস্থান করতে হতো। বোঝা গেল, আল্লাহ বলছেন সে যেহেতু আল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ সেজন্য তাকে মুক্তি দিয়েছেন। আজকেও যদি মুমিনরা সত্যিকার অর্থে এক আল্লাহ তাসবিহ করে, এক আল্লাহর মহত্ব গায়, এক আল্লাহ ঈমান আনে, সাহায্য করা মালিককে আল্লাহ তাআলা দুনিয়ার বন্দীশালা থেকে মুক্তি দিবেন। এজন্য সূরা ইউনুস এই আয়াত আমাদেরকে অনেকটা চেতনা যোগায়, বিপদে আপদে এবং দুনিয়ার নির্যাতন নিপীড়ন এই সবগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে তাওয়াতু যুন্নুন আল্লাতি দাআহা ফি বাতনি হুদ। যুন্নুন মানে হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, যু মানে ওয়ালা, নুন মানে মাছ, মাছের পেটে অবস্থানকারী। তো এই মাছের পেটওয়ালা মানে ইউনুস আলাইহিস সালাম বলছেন যে দোয়া মাছের পেটে বসে করেছিলেন, সেই দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লাম ইয়াদা বিহা মুসলিমুন ফি কারবাতি। কোন মুসলমান যখন কোন বিপদে পড়ে এই দোয়া পড়বে মনে প্রাণে বিশ্বাস করে, ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, আমাদের একটা বিষয় ছিল প্রথম যে আল্লাহ তাআলা আমাদের জন্য শুভ পরিণতি রেখেছেন, দ্বিতীয় নাম্বার আলোচ্য বিষয় ছিল আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে রক্ষা করবেন, মুমিনদেরকে রক্ষা করবেন, সেজন্য আল্লাহর ইবাদত, আল্লাহর তাসবিহ করতে হবে, আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখতে হবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।